আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, নীলাকাশ থেকে একই বাজ এনেছে হায় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নিল কিনে, দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নিল কিনে, এমনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছে হায়, এমনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছে হায় বিনা কারণে, নীলাকাশ থেকে একই বাজ এনেছে হায় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। আমি তো খুঁজে কারণ মন আমায় করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে, আমি তো খুঁজে কারণ মন আমায় করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে, আমি বাদী আমি বিবাদী কোথাও ধাও অপরাধী, আমি বাদী আমি বিবাদী কোথাও ধাও অপরাধী, কেন সেই রূপে রাগ বুকে জেলে আছি বেঁচে হায়, কেন সেই রূপে রাগ বুকে জেলে আছি বেঁচে হায় বিনা কারণে, নীলাকাশ থেকে একই বাজ এনেছে হায় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে।